পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে, কি করে বলো রব একলা, ফিরে দেখো আছি দাঁড়িয়ে। শুধু তুমি আর তো কিছু পাই